আপনি কি নতুন রাস্তা আসছে এখানে? আচ্ছা, এই 90,000 কালাম, 30,000 জাহের, 60,000 বাতেন, এগুলো ভুয়ো কথা, ছবিদের কথা। এরপরে আমার যথেষ্ট লেকচার আছে, আপনার শুনবেন, এখানে ক্লিয়ার হবেন, দরকার জানার এগুলো, কারণ আল্লাহ রাসূল গোপন করে জান নাই। জি বলেন। হ্যাঁ, ওমরার বিষয়টা আমার বইতে লেখা আছে, হজের একটা বই আছে, লেখা আছে বারবার ওমরা করা যাবে না, তবে আপনি যখন মক্কা থেকে বাইরে চলে যাবেন তখন মক্কায় ঢোকার সময় এহরাম পরে ঢুকবেন, এটা সুন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম 4 বার মোট ওমরা করেছেন, লেখা আছে বইতে। কাজেই আপনি মদিনা যখন যাবেন, আগে মদিনা গেলে বা আগে মক্কায় ঢুকলেন, ওমরা করলেন, মক্কা থেকে মদিনা চলে গেলেন, মদিনা থেকে আবার যখন আসবেন তখন জুল হলায় ফাগিয়ে ওখান থেকে এহরাম পরে চলে আসবেন, আরেকটা করলেন, তখন ওইটা করতে পারেন, অসুবিধা নেই। জি। আর তাছাড়া শোনো আরেকটা কথা বলি আমি, বদলি হজ করা যায়, বদলি ওমরা করা কোনো দলিল জানা নাই। হজের বদলি হয়, ওমরার কি হয়, বদলি হয়তো আমার জানা নাই, দলিল নাই। বদলি হজ করা যায় কার জন্য? যে হজ করতে অক্ষম, আর করতে পারবে না, তার পক্ষ থেকে কি করা যাবে, হজ্জে বদল করা যাবে, ওমরা বদল হবে, দলিল নাই। হ্যাঁ, আপনি ওমরা করে তার জন্য দোয়া করতে পারেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু বদলি ওমরা করার কোনো দলিল নেই।